চুল ভরা ফুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল ফুল নেব না যো শুনেব ফুল নেব না যো শুনেব ভেবে হই আকুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল ফুল যদি নি তোমার হাতে জল রবে গো নয়ন পাতে ফুল যদি নি তোমার হাতে জল রবে গো নয়ন পাতে ও শুনিলে ফুটবে না প্রেমের নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল মালা যখন গাঁথো তখন পাওয়ার স্বাদ যে জাগে মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে মালা যখন গাঁথো তখন পাওয়ার স্বাদ যে জাগে পেয়ে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো তাই ফুল ফোটায় যাই গো চলে চঞ্চল বুলবুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল